ভগবান শঙ্করাচার্যের দ্বারা প্রণীত একটা প্রকরণ গ্রন্থ। প্রকরণ গ্রন্থ মানে এখানে আর কর্ম, উপাসনা এসবের বিষয়ে বিচার হয়নি। এখানে বেশ মানুষ আত্মজ্ঞান কি করে প্রাপ্ত করতে পারে তার এই সম্বন্ধে এই গ্রন্থে বিচার করা হয়েছে। মানে যখন একটা অল্প বিষয় নিয়ে, একটা বিশেষ বিষয় নিয়ে কোনো গ্রন্থ লেখা হয় তখন তাকে বলে প্রকরণ গ্রন্থ। আর যেখানে কর্মকাণ্ড, উপাসনা, জ্ঞান সবকিছুর বিচার থাকে সেটা হচ্ছে আকুর গ্রন্থ। ভগবান শঙ্করাচার্য উপনিষদের ভাষ্যের মধ্যে তো আকুর গ্রন্থ দিয়ে সব বুঝিয়েছেন। এখানে তার থেকে যাদের এত লম্বাচড়া উপনিষদ শ্রবণ করা, মনন করার সময় নেই বা ইচ্ছাও নেই, তবুও তাদের যদি মুক্তির ইচ্ছা বা একটু সংসারের থেকে মনোপট উঠতে ইচ্ছা করে, তাদের জন্য এই বিবেক চূড়ামণি, আত্মবোধ, অপরোক্ষ অনুভূতি, নির্দিষ্ট বিবেক এসব কিছু প্রকরণ গ্রন্থ লিখেছেন। পরে আরেকটা গ্রন্থ আছে, তার নাম হচ্ছে সমক্ষ জাতি, মানে ধৃতরাষ্ট্রের প্রতি বিদুরের উপদেশ। কিন্তু বিদুরের মধ্যে সনত কুমার নিজে প্রবেশ করিয়ে তিনি উপদেশ করেছিলেন। সেটা দেখা যাক যদি ভারতবর্ষে ফিরে পাওয়ার পরে বিকেলের দিকে দেখব। ওটা খুব ভালো গ্রন্থ। তো এখানে প্রথমে যে কোনো গ্রন্থকে লিখতে গেলে কাজের জন্য লিখছো, কেন লিখছো, এর প্রয়োজন কি, এতে কি ফল পাওয়া যাকে বলে অনুবন্ধ চতুষ্টয়। এটা দেখে অনুবন্ধ চতুষ্টয়ের মধ্যে প্রথম হচ্ছে অধিকার। এবার অধিকারী, বেদান্ত শোনার অধিকারী কে সবচেয়ে ভালো, সেটার জন্য বলা হচ্ছে বিবেক, বৈরাগ্য, সৎ সম্পত্তি আর মুমুক্ষুত্ব যার মধ্যে তীব্র হচ্ছে, তারা হচ্ছে বেদান্ত শোনার জন্য সবচেয়ে ভালো অধিকারী। শুনতে সবাই পারে, তার জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু তার যে ফল, সেই ফলটা সবার মধ্যে সমানভাবে অভিব্যক্ত হয় না। যেমন একই ক্লাসে অনেক বিদ্যার্থী থাকে, এক টিচার একই পড়া পড়ায়, কিন্তু সবার মধ্যে সেটা একরকম ভাবে অভিব্যক্ত হয় না। তার কারণ হচ্ছে বিদ্যার্থীদের নিজের যোগ্যতা আর কি। সেই জন্য ভগবান ভাষ্যকর আগেই এই বেদান্ত শ্রবণের অত্যন্ত যোগ্য অধিকারী হচ্ছে যার মধ্যে বিবেক আছে, বৈরাগ্য আছে, আত্ম অনাত্ম কি, নিত্য অনিত্য কি, এবং অনিত্য বস্তুর থেকে বৈরাগ্য মান কোটানো, সেখান থেকে উপরেতি হয়ে গেলে, এবং তৃতীক্ষা এবং সমাধান, এই যে কোন জীবনের কোন প্রতিকূল পরিস্থিতিতেও নিজের মনকে ভগবানে লাগিয়ে রাখা এবং কোনো অসুবিধা হলেও সেটাকে সহ্য করে নেওয়া, এই গুণগুলো থাকলে মানুষ ধীরে ধীরে ভগবত প্রাপ্তির দিকে এগোতে পারে। এবং তার থেকে সবচেয়ে বড় গুণ হচ্ছে মুমুক্ষুত্ব, এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে হবে। এই ভাবনা দৃঢ় হলে তখন বেদান্ত সঙ্গে সঙ্গে ফলীভূত হতে শুরু করে। তারপরে যখন এই অধিকারিত্ব প্রাপ্ত করা যায় তখন তাকে কি করতে হবে, বেদান্তের সাধন হচ্ছে বিচার, যে বাস্তবিক জীব কি, জগৎ কি, ঈশ্বর কি, ইন্দ্রিয় কি, এই নিয়ে বিচার করা, মানে নিজের যথার্থ স্বরূপ নিয়ে চিন্তা করতে পারলে তখন মানুষ কি হয়, ধীরে ধীরে নিজের স্বরূপের অপরোক্ষ অনুভূতি হয়, যেটা গ্রন্থের নাম হচ্ছে অপরোক্ষ অনুভূতি। মানে এটাকে ইন্দ্রিয় লাগবে না, মন লাগবে না, বুদ্ধি লাগবে না, বাইরের কোনো কোন সহযোগিতা, কোন ইনস্ট্রুমেন্ট ছাড়া যাকে অনুভব করা যায়। কারণ কি, সমস্ত ইনস্ট্রুমেন্ট কে চালাবার জন্য পেছনে আছে আত্মা, তাই ইনস্ট্রুমেন্ট দিয়ে, যেগুলো আমাদের করণ যাকে আমরা বলি, তাই দিয়ে আত্মাকে জানা যায় না। কালকে আমরা একটা প্রশ্ন ছিল যে মনই সৃষ্টির পেছনে কারণ, এটা আমরা কি করে বুঝবো, বা সেটা নিজেদের সংকল্প থেকে বা নিজের ক্রিয়া থেকে আমরা বুঝতে পারা যায় সেটা কালকে। এই মন কি জিনিস, মনটা কি জিনিস, এইটাকে বোঝার জন্য আমাদের তিনটে শরীর আছে। তিনটে শরীর হচ্ছে স্থূল শরীর, সূক্ষ্ম শরীর আর কারণ শরীর। সূক্ষ্ম শরীরের আরেকটা নাম লিঙ্গ শরীরও বলা হয়। এখন যখন সেটা ভূত সূক্ষ্ম দিয়ে পরিবেষ্টিত হয় তখন তাকে সূক্ষ্ম শরীর বলে। এই লিঙ্গ শরীরের 17টা বা কোথাও বলে 19টা অবয়ব আছে, মানে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা প্রাণ এবং অন্তঃকরণ। এই অন্তঃকরণে 4টে ভাগ আছে, মানে বৃত্তি ভিন্নতার জন্য। অন্তঃকরণ একটাই কিন্তু, যেমন প্রাণ একটাই কিন্তু বৃত্তি ভিন্নতার জন্য তাকে 5 ভাগে বলা হয়, প্রাণ, অপান, সমান, ব্যান, উদান, সেরকম অন্তঃকরণ একটাই। করণ বলছি কিন্তু মানে ইনস্ট্রুমেন্ট, কিছু একটা আছে ভেতরের ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে বাইরের ইনস্ট্রুমেন্ট, যেটা দিয়ে বাইরের বলতে গ্রহণ হয়, আর ভেতরে ইনস্ট্রুমেন্ট হচ্ছে সেগুলোকে গ্রহণ করে তার মধ্যে রেখে দেওয়া, তার সংস্কার রূপে তাকে রেখে দেওয়া, এটা হচ্ছে অন্তঃকরণ। এই অন্তঃকরণের 4টে ভাগ আছে, একটা হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার। ইন্দ্রিয়গুলো যে জিনিসগুলো এনে, মন ছাড়া কোনো ইন্দ্রিয় কোনো বস্তুকে গ্রহণ করতে পারবে না। আপনি একটা জায়গায় বসে আছেন, যেমন এখন এটা শুনছেন, যদি মন এই শ্রবণ ইন্দ্রিয় সাথ না দেয় তাহলে কি বলছে বা কি শুনলেন কিছু বোঝাই যাবে না। আমি বসে আছি, হয়তো কোনো একটা বই পড়ছি, পাশ দিয়ে কোনো একটা লোক চলে গেলো, আমি জানতেও পারলাম না, কারণ আমার মন একটা অন্য জায়গায় লেগে আছে, তাই আমার সামনে দিকেও চলে গেল। চোখের সঙ্গে ওই বস্তুটার যে সম্বন্ধ হয়েছে, মন যেহেতু তার সাথ দেয়নি তাই চোখের সামনে থাকলেও সেটা তার মনের মধ্যে বসে বসতে পারেনি বা সংস্কার উৎপন্ন করতে পারেনি। ফলত কি হচ্ছে যে এই সমস্ত ইন্দ্রিয় সঙ্গে যদি মন মন এমন একটা দ্রব্য যদি সাথ না দেয় তাহলে সে ইন্দ্রিয় বিষয়কে গ্রহণ করতে পারে না। আর মনের নিজস্ব বিষয় আছে অতীত, কিন্তু যা কিছু ইন্দ্রিয় এনে দিয়েছে অনেক জন্মে অনেক রকমের জনিতে, মানে অনেক রকমের শরীর নিয়ে আমরা ঘুরেছি, তাতে অনেক রকম ভাবে ইন্দ্রিয় ক্রিয়াও ভিন্ন ভিন্ন, কিন্তু ইন্দ্রিয় যা মনকে এনে দেয় মন সেগুলোকে গ্রহণ করে রাখে, এবং সে গ্রহণ করে মানে ইন্দ্রিয় বিষয়টা তো বাইরেই থেকে যায়, ইন্দ্রিয় ভোগ করলাম সেটা তো একটা আনন্দ বা সুখ দুঃখ কিছু একটা অনুভূতি, কিন্তু এর যে সংস্কার, সংস্কারটা কি জিনিস, সেটা হচ্ছে যে মনে করুন অনেকদিন ধরে আপনি একটা বাটিতে হয়তো পেঁয়াজ রসুন বা এমন কিছু বস্তু হিম রেখে দিয়েছেন, এবার সেই বস্তুটাকে আমি ফেলে দিলাম বা কাজ হয়ে গেছে, এবার বাটিটাকে সাবান দিয়ে ধুয়েও ফেলেছি, কিন্তু দেখবো বাটির মধ্যে ওই পেঁয়াজ রসুনের গন্ধ বা হিমের গন্ধ কিছু পাওয়া যাচ্ছে, অনেকদিন থেকে যায় সেটাকে, ত্যাগের চিত্তভূমিতে থেকে যায়। আর চিত্তভূমি একটা টেপ রেকর্ডারের মতন, সেটা রিসিভও করে ডেলিভারিও করে। এবার আমি কোন একটা জিনিসকে ভোগ করে তার দ্বারা যদি আমার অনুকূল বুদ্ধি মানে তার অনুকূল বোধ হয়, সেটা আমার উৎপন্ন তার প্রতি প্রীতি উৎপন্ন করে, সেটা কোনো জিনিসটা ভোগ করে যদি প্রতিকূল বোধ হয় তাহলে তার প্রতি দ্বেষ উৎপন্ন করে, এই রাগ এই দ্বেষের দ্বারাই সমস্ত ব্যবহার চলতে থাকে আর কি। যতক্ষণ পর্যন্ত শরীরের সঙ্গে তাদাত্মতা থাকবে মানুষ এই রাগ দেশের দ্বারা প্রযুক্ত হয়ে ব্যবহার হবে, যখন জানতে পারবে যে আমি শরীর থেকে ভিন্ন অসংখ্য ব্যাপক, এই রাগ দেশ মনের ধর্ম, এটা আত্মার ধর্ম নয়। এই মনের ধর্মকে বোঝার জন্য কি কি আছে, বৃহদারণ্যক উপনিষদে সপ্তান্ন ব্রাহ্মণ এসছে, প্রত্যেক জীব তার আগামী জন্মে তার মন বাণী আর প্রাণকে নিজেই সৃষ্টি করে, এই জন্মের কর্ম দিয়ে আগামী জন্মে আমি কিরম ধরনের ভোগ করব, আমি আগামী জন্মে কি ধরনের শব্দ বলবো বা কিভাবে শব্দ বলবো, এবং আগামী জন্মে আমি কিভাবে চলাফেরা করব, এই আমার এই জন্মের কর্ম দিয়ে সেটা নির্ধারণ হয়ে যায়। এই জন্য মন কি করে, সংকল্প বিচিকিৎসা মানে লজ্জা ভয় এসবই মনের বৃত্তি, মনকে এমনি দেখা যাবে না, বা যদি আমাদের কেউ কেটে ফেলে তাহলে যে শরীরের থেকে মন বলে কোনো একটা জিনিসকে বের করতে পারবে সেরকম হবে না, খালি একটা ফিজিক্যাল হার্ট তো আপনি দেখতে পাবেন, কিন্তু এই যে যেখান থেকে বৃত্তিগুলো উঠতে থাকে এবং এই বৃত্তিগুলো যেখানে তার সংস্কার যেখানে বসে থাকে এইটাকে মন বলা হয়। মানুষ একটা শরীর থেকে, প্রশ্ন উপনিষদে এসছে যে প্রাণ মানে সূক্ষ্ম শরীর একটা শরীরকে ছেড়ে দিয়ে আবার একটা শরীরকে কেন গ্রহণ করে ফেলে, কেন বা কি করে গ্রহণ করে, তখন বলছে মনসংকল্পে না আয়াতি অস্মিন শরীরে, এই বর্তমান যে শরীরে আমি কাজ করছি এই শরীরে যেই দিয়ে আমি ব্যবহার করছি তাতে আমার মনে যেই যেই ধরনের সংকল্প বা তীব্র ইচ্ছা হতে থাকবে বা আমি যেরকম কর্ম করছি তার সংস্কার গেছে সেই সংকল্প অনুযায়ী আবার আমি একটা নতুন শরীর পাবো। তার মানে মন হচ্ছে এমন একটা জিনিস, মন এবং মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষ, মন হচ্ছে মানুষের বন্ধেরও কারণ মুক্তিরও কারণ, এই মনের উপাদান কারণ হিসাবে শাস্ত্রে বলা হয়েছে যে পঞ্চ তন্মাত্রা শব্দ শব্দ তন্মাত্রা স্পর্শ তন্মাত্রা রূপ তন্মাত্রা রস তন্মাত্রা গন্ধ তন্মাত্রা, এই তন্মাত্রা গুলো হচ্ছে মূল প্রকৃতি থেকে এসছে অথবা মায়া থেকে এসছে, এবং এই মায়া ত্রিগুণাত্মিকা হচ্ছে, এর তিনটে গুণ আছে সত্য রজতম, এই ত্রিগুণাত্মিকা মায়ার যখন সত্য গুণের আধিক্য হয় এই তন্মাত্রা গুলোর শব্দ গুণের আধিক্য হলে এই পাঁচ তন্মাত্রার সম্মিলিত সাত্ত্বিক গুণ থেকে অন্তঃকরণ উৎপন্ন হয়, অন্তঃকরণে চারটে বৃত্তি আছে। একটা হচ্ছে সংকল্প বিকল্প করা, মানে এটা কি ওটা কি, এটা হলে কি হবে, এটা হলে কি হবে, এই ধরনের যে চিন্তা ভাবনা করে সেটা হচ্ছে মন। আর এটা কি ওটাকে তাকে সাপোর্ট করে, মানে জন্মান্তরী সংস্কার থেকে কোনো একটা জিনিস দেখে যখন বলে এটা এই বস্তু, এটা ওই বস্তু, এটা চিত্ত, চিত্ত তাকে সহযোগিতা করে। এই জন্য আমরা সবসময় বলি চিত্ত শুদ্ধি, চিত্ত শুদ্ধি। যোগেও আছে যোগ চিত্তবৃত্তি নিরোধ, মুখ্য কারণ হচ্ছে এই অন্তঃকরণের চিত্ত, মানে যেখানে সংস্কারগুলো একত্র হয়ে থাকে। আমাদের মধ্যে জাগতিক বস্তুকে জানার ইচ্ছা, ভোগের ইচ্ছা, এই সংস্কারই আমাদের চিত্তভূমিতে সবচেয়ে বেশি ভাবে প্রকট ভাবে বসে আছে সেখানে। কিন্তু ভগবানকে জানার ইচ্ছা, ভগবত প্রাপ্তির ইচ্ছা, এই সংস্কারটা খুব কম, একটা সর্ষে দানার মতন। সেটা যদি কখনো একটু উদ্ভূত হয়, তাকে যদি আমরা সৎসঙ্গের বেড়া দিয়ে ঘিরে রাখতে পারি, তবে সেই গাছটা ধীরে ধীরে বাড়তে বাড়তে তখন আমার মধ্যে ভগবত প্রাপ্তির সংস্কার, শাস্ত্রীয় সংস্কার ধীরে ধীরে উদ্ভূত হতে থাকে। ব্যবহারিক সংস্কার, ব্যবহারিক জগতের ক্রিয়া এই চলতে থাকে, এটা চিত্ত কাজ করে। কিন্তু এর সঙ্গে নিশ্চয় করে বুদ্ধি, অন্তঃকরণে একটা ভাগ আছে বুদ্ধি, যে মন কি করবে না করবে বিকল্প করছে, তখন ভেতর থেকেই বুদ্ধি। এই জন্য বুদ্ধির অন্য নাম হচ্ছে মনীষ, মনীষা বা মনিট বলে, মানে মনকে যিনি শাসন করেন। মন অনেকগুলো বিকল্প করছে, এটা করি ওটা করি, করবো করবো না ভাবছে, তখন বুদ্ধি একটা নিশ্চয় করে দেয় এইটা করলো বা এইটাই করবো, সেটা যেটা করলো, এই নিশ্চয়াত্মিকা বুদ্ধি, নিশ্চয় করে বুদ্ধি। আবার এই সব কিছুর মধ্যে কিন্তু জড়িয়ে থাকে আমি, আমি বুঝতে পারছি না বা এটা এই, এটা আমার ভেতর থেকে বলছে বা আমি এটাই করবো, এই যে অহংকার, এগুলো হচ্ছে আমাদের পরিচ্ছিন্ন অহংকার। আমি ব্যাপক অহংকার যদি বুদ্ধি হয়ে যায় তাহলে এই সেখানে যদি মন নিশ্চয় হয়ে যায় তখন আর সমস্যা থাকে না। কিন্তু এই পরিচ্ছিন্নতাকে যে আমি ভাব, মানে প্রতিবিম্ব চিদাভাসের মধ্যে যে আমি ভাব, এটা হচ্ছে শুদ্ধ অন্তঃকরণের মধ্যে। এখন অন্তঃকরণ যতদিন না শুদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত, মানে জল যদি নড়তে থাকে তাহলে সেখানে আমরা সূর্য বা চন্দ্রের প্রতিবিম্বকে নড়তে নাড়াচাড়া অবস্থাতেই দেখবো। কিন্তু জল যদি শান্ত স্থির থাকে তখন সূর্যের প্রতিবিম্ব বা চন্দ্রের প্রতিবিম্বকে স্পষ্ট করে বোঝা যায়। ঠিক সেই রকমই মন যদি বিষয় বাসনার দ্বারা বিক্ষিপ্ত না হয়ে স্থির অবস্থায় থাকে তাহলে শুদ্ধ ব্যাপক আত্মার যে প্রতিবিম্ব সেখানে পড়ে, সেই প্রতিবিম্বকে দেখে আমরা বিম্বকে অনুভব করতে পারি। তখন কিন্তু দেখবে, নিজেই দেখবে, নিজেই নিজের মধ্যে নিজেকে অনুভব করতে পারি আর কি। এই জন্য মন হচ্ছে মুখ্য জিনিস আমাদের বন্ধ আপাত মুক্তির জন্য হেতু। মন সম্বন্ধে, মন পঞ্চ তন্মাত্রা সমষ্টি সাত্বিক অংশ থেকে উৎপন্ন হয় এবং এই মনের চারটে অন্তঃকরণ তখন তাকে বলে চারটে ভাগ আছে, তার মধ্যে একটা ভাগের নাম হচ্ছে মন, যে সংকল্প বিকল্প করতে থাকে কি করব না করবো, এটা করলে এটা, ওটা করলে এটা। চিত্ত সবার মধ্যে একটা অংশ থাকে পরিচ্ছিন্ন, মিলে থাকে একটা পরিচ্ছিন্ন অহংকার, আমি এটা জানি বা আমি এটা বুঝি বা আমি এটা করবো বা এটা ভেতর থেকে আসছে, যেটা আমার ভেতর থেকে এটা বলছে চিত্তভূমি আর কি। এইভাবে মন আমাদের জীবের প্রত্যেক জীবের জন্য বন্ধ এবং মুক্তি দুটো, সেটাই আমরা সেই অনুযায়ী আমরা কাজ করে আবার সংসার বন্ধনে ফাঁসতে থাকি। এই জন্য মনই আমাদের সংসারে বেঁধে রাখে, আবার মনই আমাদের সংসার থেকে মুক্ত করতে পারে। মনে যদি আমি ঈশ্বরের সংস্কার ধীরে ধীরে বাড়াতে পারি তখন ভগবত প্রাপ্তির ইচ্ছা বাড়বে, সংসার থেকে মুক্ত হবার ইচ্ছা জাগবে। এই ইচ্ছাগুলি এই যে বললাম আপনাকে, সংকল্প বিচিকিৎসা ভি ভ্রি ভ্রি, জানি না জানি, সন্দেহ তারপরে কোনো এটা করবো, এসবই মনের বৃত্তি। তা মনকে আমরা জানতে পারবো বৃত্তি দিয়ে, মনকে আমরা জানতে পারবো বৃত্তি দিয়ে, যে কি বৃত্তি কখন উঠছে এবং কি ধরনের বৃত্তি কাজ করছে। আরেকটা হচ্ছে মনের উপস্থিতির জন্য সমস্ত ইন্দ্রিয়ের দরজাগুলো খোলা আছে একসঙ্গে। আমরা সব মানে আপনি আমাকে দেখছেন, আবার শব্দটাও শুনছেন, তারপরে ভেতর থেকে বুঝছেন, হয়তো সামনে আপনি একটা ধূপকাঠি জ্বালিয়ে রেখেছেন, অথবা সামনে পাশে কোথাও রান্না হচ্ছে তার গন্ধটাও নাকে আসছে। তার মানে একই সঙ্গে শোনা, দেখা, শোনা, অথবা কোনো একটা টেবিল বা চেয়ারকে ধরে আছেন, বসে আছেন, তার স্পর্শ, এগুলো অনুভব হচ্ছে একই সাথে। কিন্তু মন যখন যার সঙ্গে সাথ দিচ্ছে তখন সেটাকে আমরা স্পষ্ট বুঝতে পারছি। আপনি হয়তো এক জায়গাতে বসে আছেন, সে যে বসার চেয়ারটা প্রথমে বসার সময় তো অনুভব করে নিয়েছি, কারণ মন ছিল কমফোর্টেবল অথবা নয়, কিন্তু এইবার যেহেতু শোনার দিকে মনটা চলে গেছে তখন কিন্তু আর ওই বসার জায়গার প্রতি তখন মনটা যাচ্ছে না, অথবা অন্য কোনো দিকে কোনো গন্ধ আসলে বা কোনো আওয়াজ আসলে মনটা যাচ্ছে না। কারণ তার মানে এটা বোঝা যাচ্ছে যে মন যখন যে ইন্দ্রিয়ের সাথ দেবে তখনই সে ইন্দ্রিয়, যদ্যপি সমস্ত ইন্দ্রিয়ের দরজাগুলো খোলা আছে এবং মন যে ইন্দ্রিয়কে যখন সাথ দিচ্ছে মানে যার সাথে যাচ্ছে তখন সে ইন্দ্রিয় সেই বিকাশকে মানে বিষয়কে প্রকাশ করতে পারছে, এবং এটার ফ্র্যাকশন অফ এ সেকেন্ড মন একটা থেকে আরেকটা ইন্দ্রিয়ে চলে যেতে পারে। এই জন্য কালকে বলেছিলাম কঠ উপনিষদে এরকম বলা আছে, ইন্দ্রিয় গুলো হচ্ছে ঘোড়া, বিষয় হচ্ছে পথ, মন হচ্ছে লাগাম, আর বুদ্ধি হচ্ছে সারথি, আর আত্মা হচ্ছে সেই রথের, যার রথের মালিক রথী, আত্মা হচ্ছে রথী। এইভাবে কঠ উপনিষদে বর্ণনা করা আছে। এই জন্য খুব ভালো করে নিজের সংস্কার গুলোকে দেখতে হয় যে কি আমার মনটা কি চাইছে, সুবিধাই খুঁজছে খালি, কোথায় গেলে কি সুবিধা পাবো। এই সুবিধাবাদী মন নিয়ে তো না সাত সব মানে গৃহস্থ জীবনে আনন্দে থাকতে পারবে আর না সাধু জীবনে আনন্দে থাকতে পারবে, সে তো সুবিধাই খুঁজছে মন। আর এটা মনের একটা সাধারণ ধর্মই, কিন্তু যেরকম পরিস্থিতিতেই হোক এটাই আমার জন্য সুবিধাজনক। এটা আমি কেন, আমি ভগবত প্রাপ্তি করার জন্য এসেছি। মন তো সুবিধা খোঁজে শরীরের কমফোর্টের জন্য, শরীর অথবা মনের অনুকূল প্রতিকূল থেকে, আত্মার সঙ্গে অনুকূলতা প্রতিকূলতার কোনো সম্বন্ধ নেই। কিন্তু সেটা যতক্ষণ আমরা বুঝতে না পারি, ভালো লাগছে না, এটা ভালো না, এটা খারাপ, এই এই করতে থাকে মন খালি, এইভাবেই মন আমাদের সংসারের মধ্যে বেঁধে রাখে। এই জন্য নিজের বৃত্তিগুলোকে খুব ভালো করে নিজেকে দেখতে হয়, এবং এই বৃত্তি মানে জন্মান্তরীয় সংস্কারকে পুরো একদম বাইরে বের করে দেওয়া, এটা হচ্ছে যথার্থ সন্ন্যাস। যেই সন্ন্যাসের থেকে আমরা মুক্তি পেতে পারি, যেটা ভগবান ভাস্কর বলছেন, সন্ন্যাস হচ্ছে বস্ত্র সন্ন্যাস, সন্ন্যাস নয়, কিন্তু এই জন্মান্তরীয় সংস্কার যেটা আমার মধ্যে বসে রয়েছে, যেটা ভালো এটা মান্দ ব্যবহারিক জগৎ সম্বন্ধে, সেই সংস্কারটাকে বের করে দিয়ে ভগবানই একমাত্র সত্য, ঈশ্বর প্রাপ্তিতে একমাত্র ঈশ্বরই একমাত্র আনন্দ স্বরূপ, এই দৃঢ় সংস্কারটাকে যদি আমি ভেতরে বসাতে পারি তাহলে সেটা আমাদের জন্য মুক্তির হেতু, বা সেটা আমাদের মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাবে। এইভাবে মনকে বোঝার উপায় হচ্ছে বৃত্তি দিয়ে, এবং মন কখনো কোনো আলম্বন ছাড়া থাকতে পারে না। এই জন্য যোগ দর্শনে মনের বৃত্তির কথা বলা আছে, প্রমাণ বিপর্যয় বিকল্প স্মৃতি আর নিদ্রা, পাঁচটাই বৃত্তি আছে এখানে। এই যে বিকল্প বৃত্তি আছে, বিপর্যয় বৃত্তি আছে, প্রামাণিক বৃত্তি আছে, কখনো ঠিক ঠিক ভাবে, কখনো উল্টো ভাবে, কখনো তোমার বিকল্প করতে থাকে, বস্তু নেই অথচ দেখে নেয় যে এখানে এটা আছে, আর কখনো স্মরণাত্মক বৃত্তি হয়, আর যোগ দর্শনের নিদ্রাকেও একটা বৃত্তি, অভাব প্রত্যয় আলম্বন বৃত্তি নিদ্রা, নিদ্রাকেও একটা বৃত্তি বলা হয়েছে। এই মনের পাঁচটা বৃত্তি যে এই জন্য এই যে সমস্ত এই মনকে কন্ট্রোল করার জন্য দুটো উপায় বলা হয়েছে, অভ্যাস আর বৈরাগ্য। অভ্যাস বৈরাগ্য অভ্যন্তর নিরোধ, আর এই মনের অভ্যাস মানে যে বারবার এই সংস্কার গুলোকে বদলাবার জন্য চেষ্টা করা, আর সংসার থেকে বৈরাগ্য, এই দুটো যদি হয় তাহলে গিয়ে মন নিজের অধীনে আসে, নয়তো আমরা মনের অধীনে চলতে থাকি। দুরমায় মন আর আমি এই দুটোকে আলাদা করে ফেলুন, আর মনের সঙ্গে বন্ধুত্ব না করে মনকে নিজের বন্ধু মানাতে হবে, কারণ ওটা ছাড়াও অনুভব হবে না আর কি। মানে মন মনটাকে একদম আত্মার সঙ্গে এক করে দিতে হবে, তাহলে গিয়ে মন আমাদের জন্য মুক্তির হেতু তৈরি হয়ে যাবে। এইভাবে মনই হচ্ছে বন্ধনের হেতু আর মনই মুক্তির হেতু। তাহলে আমরা কতটা পড়েছিলাম, মন কি জিনিস এটা নিজেই নিজেকে বুঝতে হবে, কারণ এটাকে বাইরে বের করে দেখাতে আত্মা বিনিষ্কালো হি এক দেহ বহুবির আবৃত কিম অজ্ঞানম অধঃপরম, যে আত্মা হচ্ছে সমস্ত কলা থেকে সজাতীয় বিজাতীয় সগৎ ভেদ থেকে রহিত, আর দেহ হচ্ছে সজাতীয় বিজাতীয় ভেদ দ্বারাই আবৃত, অনেক রকমের জিনিস দ্বারা আবৃত। এই দুটো মানে একটা শুদ্ধ একটা সম্পূর্ণ অশুদ্ধ, এই দুটোকে যে মিলিয়ে ফেলা এটাই হচ্ছে অজ্ঞান। এর থেকে বেশি অজ্ঞানটি হতো স্পষ্ট দেখতে পাচ্ছি একটা শুদ্ধ বস্তু আর একটা অশুদ্ধ বস্তু, পরন্তু আমি শুদ্ধ থাকা সত্ত্বেও নিজেকে অশুদ্ধর সঙ্গে মিলে ফেলি, কারণ কি মনের বাসনা থাকার জন্য। এটাই হচ্ছে অজ্ঞানের রূপ। আমি অজ্ঞানকে কি করে বুঝবো? যতক্ষণ পর্যন্ত এই ধরনের বৃত্তি থাকবে, মানে আমি অজ্ঞানের দ্বারা মন অভিভূত হয়ে এরকম ব্যবহার করে আর কি। আরে নেক্সট 18 নম্বর আজ থেকে শুরু। আত্মা নিয়ামকস্যান্তর দেহ বাহ্য নিয়ামক তয়োর ঐক্যম প্রপশ্যন্তি কিম অজ্ঞানম অতঃ পরম। আত্মা নিয়ামকস্য অন্তর, আত্মা নিয়ামকস্য অন্তর দেহ বাহ্য নিয়ামক, দেহ বাহ্য নিয়ামক তয়োর ঐক্যম প্রপশ্যন্তি, তয়োর ঐক্যম প্রপশ্যন্তি কিম অজ্ঞানম অতঃ পরম। দেখুন এখন এই কিম জানি, ওরা লেখা জানি, এটা জানি, ওটা জানি, সংসারের সব বস্তুকে জানছি, সেই অজ্ঞানটা এখানে বলা হচ্ছে না। এখানে অজ্ঞান মানে নিজের স্বরূপকে ঠিক করে না জানতে পারা, না বুঝতে পারা, সেই অজ্ঞানকে এখানে বলা হচ্ছে। সাংসারিক বস্তুর জ্ঞান থেকে আজ অব্দি কোনো মহাপুরুষ বলে যায়নি যে সাংসারিক বস্তুর জ্ঞান থেকে তুমি মুক্ত হয়ে যাবে। অন দ্য কন্ট্রারি, সাংসারিক বস্তুর জ্ঞান থেকে বড় বন্ধন অনুভব করবে, কারণ একটা জায়গায় কোথাও প্রীতি উৎপন্ন হবে, কোথাও দেশ উৎপন্ন হবে, তাহলে বন্ধনই লাগবে সেখানে। সেই জন্য বলছেন এখানে যে আত্মা হচ্ছে মানে চেতন, তো চেতন ছাড়া কোনো জড় কাজ করতে পারে নাই, তাই আত্মা হচ্ছে নিয়ামক কন্ট্রোলার। আর বাহ্য দেহ হচ্ছে নিয়ম্য, হুইচ ইজ ফিট টু বি কন্ট্রোলড, মানে যাকে মানে নিয়মন করা যায়, ইউ ক্যান কন্ট্রোল দ্যাট থিং। একজন নিয়ামক একজন মানে একজন ধরুন রথকে চালাচ্ছে আর ঘোড়াগুলো হচ্ছে ওই নিয়ম্য হচ্ছে সারথির দ্বারা। তা সারথি কি কখনো ঘোড়া হতে পারে? সারথি হচ্ছে রথকে চালাচ্ছে আর রথগুলো চলছে ঘোড়ার দ্বারা, ঘোড়া হচ্ছে নিয়ম্য, সে সারথি তাকে কন্ট্রোল করে, আর সে সারথি হচ্ছে কন্ট্রোলার। তা সারথি মানে যিনি রথ চালাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, কি কখনো ঘোড়া হতে পারবে? হওয়া সম্ভব, কিন্তু আমরা মিলিয়ে ফেলি। শরীর হচ্ছে নিয়ম্য, শরীর ইন্দ্র হচ্ছে নিয়ম্য, আর আমি হচ্ছি নিয়ামক, মানে আমি চেতন তত্ত্ব থাকার জন্য এগুলো কাজ করতে পারে। কিন্তু এই দুটোকে এক করে ফেলি আমরা, প্রপশান্তি, এই যে আমরা এক করে ফেলি, বুঝে বোঝা সত্ত্বেও আমার শরীর বলি কিন্তু আমার যেটা সেটা আমি হতে পারি না, তা সত্ত্বেও মায়ার এমন মহিমা ভ্রান্তিতে আমাদের মানে আটকে রাখে। এটাই হচ্ছে অজ্ঞানে। অজ্ঞান কি জিনিস দেখুন, মানে যতক্ষণ বুঝতে না পারবো যে এখানে শাস্ত্র কাকে অজ্ঞান বলেছে। আমি তো অনেক পড়ালেখা জানি, দুটো তিনটে ডক্টরেট করে ফেলেছি, কিন্তু তবু শাস্ত্র তাকে অজ্ঞানী বলছে। কেন বলছে? কারণ কি তার স্বরূপের জ্ঞান নেই, নিজের স্বরূপের জ্ঞান নেই। অন্ধকার জাগতিক বস্তুর জ্ঞান এবং সেই জাগতিক বস্তুর পেছনে আরো নতুন নতুন করে পড়ে আছে, ফলে কি হচ্ছে আত্যন্তিক দুঃখ নিপ্রেম। এক সময় এসে তার মনে হয় কি করলাম সারা জীবন, এত কিছু করেও তো সেই দুঃখই অনুভব হচ্ছে। এই জন্য এখানে বলেছেন আত্মা হচ্ছে নিয়ামক আর দেহ হচ্ছে নিয়ম্য। আত্মা হচ্ছে ভেতরে আর দেহ হচ্ছে বাইরের বস্তু, এই দুটো এই বস্তুকে যে মিলিয়ে থাকে এটাই হচ্ছে অজ্ঞানের লক্ষণ। এটা হচ্ছে অজ্ঞানের লক্ষণ কি, যে জন্য দুটোকে ডিসক্রিমিনেট করা, একটাকে আমি ভেতরে থাকার জন্য চেতন তত্ত্ব রূপে শুদ্ধ চেতন, সেটাকে আত্মা বলা হয়। সে আত্মা বা ঈশ্বর বা অন্তর্যামী পরমাত্মা থাকার জন্য জড় শরীর অথবা ইন্দ্রিয় আমাদের সূক্ষ্ম শরীর ওটা পঞ্চতন্মাত্রের ক্ষেত্রে জয় এগুলো কাজ করতে পারে, কিন্তু এই চেতন তত্ত্ব না থাকলে তারা কাজ করতে পারে না। এই জন্য এই দুটো এক নয়, মানে একজনের উপস্থিত মানে সারথি থাকলে তবে রথগুলো ঠিক ঠিক পথে যেতে পারে, সারথি না থাকলে রথগুলো ঘোড়াগুলো এদিক ওদিক চলে যাবে, কিন্তু ঘোড়া আর সারথি এক নয়। আমরা কিন্তু অজ্ঞানের বসে সেটাকে মিলিয়ে ফেলি, কিন্তু এক জায়গাতে আছে তো, কারণ কি বাইরে যখন থাকে তখন ঘোড়া আর সারথিকে আলাদা করে দেখা যায়, কিন্তু এখানে আত্মা হচ্ছে আত্মা তু রথিনাম বৃদ্ধি শরীরম, শরীর হচ্ছে রথ আর ইন্দ্রিয় হচ্ছে ঘোড়া, মন হচ্ছে লাগাম, বুদ্ধি হচ্ছে সারথি, সব এক জায়গাতেই মিলে আছে আর কি। সেই জন্য এখানে একটু ভেতরে অন্তর্দৃষ্টি না গেলে এটাকে আমরা ঠিক করে বুঝে উঠতে পারি না। এই জন্য এই এই যে নেই নেই এইটা যে না বুঝতে পারে এটাকেই অজ্ঞান বলা হয়েছে। আবার দেখুন আরো বলছে আগে, আত্মা জ্ঞান মায়া পুণ্য দেহ মাংস মায় শুচি ত তয়ুর ঐক্যম প্রপশ্যন্তি কিম অজ্ঞানম অত পরম। সেকেন্ড লাইনটা দেখুন একই রকম আসছে, কেবল ফার্স্ট লাইনটাই ভিন্নতা। মানে যে দুটো মেলা সম্ভব নয়, মানে অন্ধকার আর আলো একসঙ্গে থাকা সম্ভব নয়, সেরকম জড় আর চেতন একসঙ্গে মেলা সম্ভব নয়। এক জায়গাতে থাকলেও সেটা মিলতে পারে না, কারণ কি, জড়ের অস্তিত্ব চেতনের দ্বারাই সিদ্ধ হয়, কিন্তু মিলতে পারা না পারা সত্ত্বেও আমরা তাকে মিলিয়ে ফেলি। এটাই হচ্ছে অজ্ঞানের লক্ষণ, এটা হচ্ছে অজ্ঞানের লক্ষণ। আত্মা হচ্ছে শুদ্ধ জ্ঞানময় মানে চেতন, আর পুণ্য মানে হচ্ছে সুখস্বরূপ। আত্মা পুণ্য শব্দের এখানে লাক্ষণিক অর্থ হচ্ছে পবিত্র, বা এখানে সুখস্বরূপ আত্মা ঈশ্বর চির আনন্দ বলি। আর পবিত্রতা যদি আমরা নেওয়া হয় তার মানে সবার থেকে অসঙ্গতি নেই, কারোর সঙ্গে তার সব অপবৃত্ততা কখন, মানে কোনো একটা জিনিস ভেজাল কখন হয়, যখন সে শুদ্ধ জিনিসটার মধ্যে অন্য একটা বিজাতীয় বস্তু মিশিয়ে দেয় তখন সেটাকে আমরা বলি ভেজাল, গিটা ঠিক নয়। সেরকম আত্মা সর্বদাই শুদ্ধের সঙ্গে কখনো কেউ মিলতে পারে না, সর্বদাই অসঙ্গ। এই জন্য আত্মা পবিত্র, আত্মা শুদ্ধ। তাহলে আত্মা মানে আমার স্বরূপ, সেটা হচ্ছে জ্ঞান মানে শুদ্ধ জ্ঞান স্বরূপ। জ্ঞান ক্রিয়া নেই মানে জ্ঞান এখানে চেতন, আর চেতন আর বলছে পুণ্য মানে পবিত্র মানে সর্বদা অসঙ্গ। শুক্র কত রকমের অসুখ দিয়ে এই শরীরটা তৈরি হচ্ছে, যেগুলোর একটা জিনিসকেও যদি আলাদা করে কেউ দেখায় আমাদের দেখতে ইচ্ছা করবে না, ভয় হবে, ঘৃণা হবে, কিন্তু একটা চামড়ার কাপড় দিয়ে ঢাকা আছে তাই এই দেহটার প্রতি অপবিত্র জিনিস দিয়ে তৈরি। এই দুটোকে আমরা অজ্ঞানের বসতে মিলিয়ে ফেলি, এর থেকে এই দুটো এক, এরকম ভাবে যারা দেখে এর থেকে ভিন্ন আর অজ্ঞানকে কি বলা যাবে। এরকম ভাবে অজ্ঞানকে ডিফাইন করা আর কোনো বস্তু বিষয় হয়ে ভগবান ভাষ্যকার করেন। এই জন্য অপরজন্মতি আমাকে বুঝতে হবে যে এখানে শাস্ত্র অজ্ঞানী কাকে বলছে, যে আমি তো পড়ালেখা জানি, আমি তো জানি সবকিছু, তোমার এই ব্যবহারিক জ্ঞানটা শাস্ত্রীয় জ্ঞানের থেকে ভিন্ন, কিন্তু শাস্ত্রীয় জ্ঞানটা সম্বন্ধে আমার অজ্ঞান আছে, সেইটাকে আমাকে জানতে হবে, বুঝতে হবে আত্মার যথার্থ স্বরূপকে। তাহলে কি হয়ে গেল, আত্মার নিয়ামক শরীর নিয়ম, আত্মা চেতন শরীর জ্বর, আত্মা পবিত্র শরীর অপবিত্র, এই বিরুদ্ধ ধর্ম, একদম বিরুদ্ধ ধর্ম দুটো, অথচ এই দুটোকে আমরা মিলিয়ে ফেলি। তারপরে আরো বলছে আত্মা প্রকাশক সচ্চ দেহস্তামস উচ্যতে তয়োর ঐক্যম প্রপশ্যন্তি কিম অজ্ঞানম অত পরম। সেকেন্ড লাইনটা তো কোনো অর্থ করার দরকার নেই। আত্মা প্রকাশক সচ্চ দেহস্তামস উচ্যতে তয়োর ঐক্যম প্রপশ্যন্তি কিম অজ্ঞানম অত পরম। আত্মা প্রকাশক আর শরীর হচ্ছে প্রকাশ্য, প্রথমে বলেছিল নিয়ামক নিয়ম্য, এখন বলছে প্রকাশক আর প্রকাশ্য, মানে সূর্য হচ্ছে প্রকাশক, সমস্ত জাগতিক বস্তু হচ্ছে প্রকাশ্য বস্তু, যাতে প্রকাশ করা যায়, যে প্রকাশের দ্বারা প্রকাশিত হয়ে আমাদের বুদ্ধিতে আসে আর কি। সেরকম এই যে আত্মা হচ্ছে প্রকাশক আর শরীর হচ্ছে প্রকাশ্য, দেহ তামস উচ্চতে, এটা তমগুণ, প্রকাশক স্বচ্ছ সত্ত্বগুণ আর দেহ প্রকাশ্য তাই তমগুণ দ্বারা, এই দুটো মানে এই দুটো মিলতে পারে না কখনো, আলাদা আলাদা ভাবে এই কাজ করে। তাই ওর ঐক্যম প্রপশ্যন্তি, প্রকাশ্য আর প্রকাশক, সূর্য প্রকাশক, সমস্ত সৃষ্টিকে তিনি প্রকাশ প্রদান করেন, আর জাগতিক সংসারের বস্তু এগুলো হচ্ছে প্রকাশ্য, দুটো একদম আলাদা। এরকম আত্মা একটা জ্যোতির্ব্রাহ্মণ আছে বৃহদারণ্যকে, সেখানে সূর্য প্রকাশ, চন্দ্র প্রকাশ, ইন্দ্রিয় প্রকাশ, বাণী প্রকাশ, কিন্তু ধ্যান ধারণা যখন আমরা করি তখন আত্মার সুখ অনুভব হয়, যে সেটা মানে আমি ধ্যান করছি বা আমার মন সুখী আছে, এটা যেই প্রকাশে প্রকাশিত হয় এই প্রকাশ্য বস্তু সেগুলো, সেই প্রকাশ হচ্ছে আত্মপ্রকাশ। এবং এখানে বলবে যে যদ্যপি আমরা সূর্যকে প্রকাশক বলে বলি, কিন্তু সূর্য কিন্তু একটা জ্বর পিণ্ড যখন দেখব সেটাও আত্মার প্রকাশেই প্রকাশিত হয়। শাস্ত্র বলেছে, নতত্র সূর্য ভাতি না চন্দ্র তারকম নেমা বিদ্যুত ভান্তি কুত আয়ম তমেব ভান্ত। এই সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যাকে প্রকাশ করতে পারে না, যার প্রকাশে এরা প্রকাশিত হয় সেই হচ্ছে আত্মা। সেজন্য আত্মা হচ্ছে একমাত্র সংসারে যথার্থ প্রকাশক। আর বাকি দেখুন, প্রদীপ জ্বালালাম আমি, প্রদীপ জ্বালালাম বা লাইট জ্বালালাম, লাইট ঘরের সব বস্তুকে প্রকাশিত করবে, কিন্তু লাইট কি বলতে পারে যে আমি চেতন বা আমি লাইট? বলতে পারে না। প্রদীপ কি বলতে পারে যে আমি প্রদীপ, আমি সবাইকে? বলতে পারে না। কিন্তু আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি চেতন, আমি জানি আমি চেতন, আমি আছি, আমার অস্তিত্বকে বুঝতে পারি। এই হচ্ছে আত্মার প্রকাশ। আত্মার প্রকাশ অন্য প্রকাশের দ্বারা প্রকাশিত হয় না, কিন্তু অন্য প্রকাশক বস্তু আত্মার প্রকাশে প্রকাশিত হয়। আর অপ্রকাশ বস্তু তো কথাই কি, এইভাবে দুটো একদম টোটালি ভিন্ন, কিন্তু আমরা এই দুটোকে মিলিয়ে ফেলি। এই যে মিলিয়ে ফেলা, এটাই হচ্ছে অজ্ঞান, এটাই হচ্ছে অজ্ঞান। এরপরে আর একটা বলছে দেখুন, আত্মা নিত্য হি সদ রূপ দেহ নিত্য হি অসন্ময়ঃ তয়োর ঐক্যম প্রপশ্যন্তি কিম অজ্ঞানম অথ পরম। আত্মা নিত্য ঈষদ রূপ, আত্মা নিত্য ঈষদ রূপ, দেহ নিত্য অসন্ময়ঃ তয়োর ঐক্যম প্রপশ্যন্তি কিম অজ্ঞানম অথ পরম। একটা নিত্য, একটা অনিত্য, একটা উৎপত্তি বিনাশীল, একটা উৎপত্তি হয় না। আত্মা নিত্য সদরূপ, সদরূপ মানে ত্রিকাল অবাধত্ব, তিনও কালে যিনি বাধিত হয় না, তিনও কালের মধ্যে যখন কার কোনো পরিবর্তন নেই, একই রকম ভাবে সর্বদা বিদ্যমান থাকে, কোনো বিকার নেই, কোনো বৃদ্ধি নেই, কোনো হ্রাস নেই, কোনো মানে পরিবর্তন নেই, এরকম যে তত্ত্ব সেটা হচ্ছে আত্মা। আত্মা নিত্য, কারণ বিকারী বস্তু অনিত্য হয়। আর সদরূপ, সদরূপ মানে হচ্ছে তিনও কালে বিদ্যমান থাকেন, মানে ত্রিকাল অবাধত্ব, অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, আগেও থাকবেন, এটা হচ্ছে আত্মার স্বরূপ। আর দেহ আগে ছিল না, পরেও থাকবে না, আগে ছিল না, পরেও থাকবে না। দেহ অনিত্য। আর আর অসৎ মানে কি, সবসময় ব্যভিচার করছে, সবসময় পরিবর্তন হচ্ছে, কখনো এক। আইল গো লাস্ট স্টপেন স্যার, এই যে ব্যভিচারিত্ব ধর্ম হচ্ছে শরীরের, আর আত্মা হচ্ছে নিত্য অব্যভিচারী, নিত্য হামেশা এক, সর্বদা একরকম ভাবে আছে। এই দুটো বিলকুল একদম বিরুদ্ধ ধর্মওয়ালা, এই বিরুদ্ধ ধর্ম দুটো বস্তুকে আমরা মিলিয়ে ফেলি। এই যে মিলিয়ে ফেলা, এটাই হচ্ছে, এটাই হচ্ছে অজ্ঞান। তাহলে অজ্ঞানের কোনো পরিভাষা, এমনি ভাবে সামান্য ভাবে জানি না তাই অজ্ঞান, কিন্তু আমরা সবাই তো কিছু না কিছু জানি। আমরা জানি না এটা কখনো নয়, কারণ আমি যে কিছু জানি না এটাও আমি জানি, তাহলে ওটাও তো একটা জ্ঞান। এই জ্ঞানের কখনো কিন্তু, এই জন্য আত্মা সর্বদা নিত্য। যখন আমি বলি যে আমি এটা জানি না বা আমি ওটা জানি না, কিন্তু এই যে জানি নাটাকে যে আমি জানি, এটা যার জন্য আমি জানতে পারছি, সেই আত্মার কিন্তু জ্ঞানের অভাব, প্রকাশের অভাব কখনো হয় না। সে আত্মার প্রকাশ নিত্য এবং সদা অব্যভিচারী। এই আত্মার প্রকাশ যিনি অবয়বরহিত, একটা হচ্ছে অবয়ব যুক্ত, মানে অনেক জিনিস দিয়ে তৈরি, আর একজন একলা, এই দুটোকে মিলিয়ে দেওয়া 17 নম্বর। 18 নম্বর বলছে একজন নিয়ামক, একজন নিয়াম্য, সেটা হচ্ছে আত্মা হচ্ছে নিয়ামক, সবকিছুকে কন্ট্রোল করে, আর একজন হচ্ছে শরীর হচ্ছে নিয়ন্ত্রিত হতে থাকে। এই দুটো বিরুদ্ধ ধর্মওয়ালা, একজন হচ্ছে জ্ঞানময় আর পবিত্র মানে অসঙ্গ, পিওর কনসিয়াসনেস, পিওর কনসিয়াসনেস, আরেকটা হচ্ছে সর্বদাই মা অশুচি বস্তুর দ্বারা তৈরি একদম জ্বর। এই আর আত্মা হচ্ছে প্রকাশক আর শরীর হচ্ছে প্রকাশ্য, আর আত্মা হচ্ছে নিত্য এবং সত্রুক হামেশা থাকে, আর শরীর হচ্ছে অনিত্য অসত্রুক। এই যে বিরুদ্ধ ধর্ম বলা বস্তুগুলোকে মিলিয়ে ফেলা, বিরুদ্ধ ধর্ম দুটো বস্তুকে মিলিয়ে ফেলা, এটাই হচ্ছে অজ্ঞান। এবং এটারে এখন প্রথম বোঝা যাবে, কারণ কি আত্ম অনাত্ম বস্তু বিবেক চাই আর কি, এই বিবেক না হলে বৈরাগ্য হবে না। যখন ধীরে ধীরে আমি আত্মাকে জানতে চাইবো, আমার নিজের স্বরূপকে, নিজে যে আমি আমি মানে শুদ্ধ চেতন ব্যাপক অসঙ্গ সারা সংসারের প্রকাশক, আর এইগুলো যা কিছু দেখতে পাচ্ছি এগুলো সব প্রকাশ্য বস্তু। এইভাবে যখন ভেবে নিজের বিচারের ভিতরে বিচার চলতে থাকবে, তখন কি হবে ধীরে ধীরে আত্মার উপলব্ধি হতে থাকবে, মানে আত্মা উপলব্ধি, আত্মা কি বস্তু মানুষ অনুভব করতে পারে। এখন তো আমি মানুষ, আমি শরীর, এইভাবেই ব্যবহার চলতে থাকে। আগে এটাকে বোঝাবার জন্য যে যখন আমার ধীরে ধীরে ধীরে ধীরে এই আত্মা সম্বন্ধে বোধ মনে জাগতে থাকবে, ওই কঠোপনাশ দিয়ে অসেদেই এসছে, যার সারথি বিজ্ঞানবান, আর মনকে সে মনরূপী লাগান পেশে মানে জোরে ধরে আছে, যার ফলে ইন্দ্রিয়গুলো এদিক ওদিক যেতে পারছে না। স্ব-বিষ্ণু স্বধ্যন পরম আপনোতি তদ বিষ্ণুর পরম পদ, সে এই সংসার সাগরের ওই পারে গিয়ে বিষ্ণুর সে ব্যাপক তত্ত্বের পরম পদকে প্রাপ্ত করে। বিজ্ঞান ও সারথির দস্তু মন প্রক্রমান নর স্বধ্যন পরম আপনোতি তদ বিষ্ণু পরম পদ। বিবেকী সারথী যার, যে সারথী জানে যে আমাকে কি, বুদ্ধি যার বিবেক যুক্ত হয়ে গেছে, আর যে তার মন রূপে নানামকে ধরে আছে, চেপে ধরে আছে, ফলে তার ইন্দ্রিয় গুলি এদিক ওদিক দৌড়াতে পারে না। এই রকম যে রথ, যে সেই রথে যে রথী বসে আছে, সেই রথী তার জীবন লক্ষ্যে ব্যাপকতা পূর্ণতা রূপে বিষ্ণুর যে পরম পদ তাকে প্রাপ্ত করতে পারে, এটা কত মনে সাথে বলা আছে সেটা এখানে বলছেন। কিন্তু সময় হয়ে গেছে, আজকে এখানে রাখছি, কালকে করব তাহলে 22 নম্বর থেকে কালকে হবে। ঠিক আছে, ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণম গচ্ছতি পূর্ণশ্চ পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ওম নমো নারায়ণ। একটু বেশি সময় করবো মহারাজ, কাল অষ্টমী, অষ্টমীতে করবেন তো আপনি? হ্যাঁ করবো, সেটার কারণ কি অল্প দিন তো এটা, আর এখানে দিয়ে করা যাবে না, আমি একটুখানি পড়ে রেখে নেবো আর কি। মানে মন্ডলেশ্বরজি যখন উত্তরকাশীতে আসতেন না এক মাসের জন্য, তখন এই অষ্টমী প্রতিপদাতে যদি পুরনো পাঠ হয় সেটাকে পড়া যায় আর কি, পুরনো পাঠ হলে পড়া যায় আর কি। তা এই একটা দুটো শ্লোক পড়ে রাখবেন কালকে, সেটা পুরনো পাঠ পড়তে কোনো অসুবিধা নেই। শনিবার দিনকে একটু বেশি সময় নিয়ে নেবো, তখন সেদিন আমার এখানে ক্লাস থাকবে না। ওম নমো নারায়ণায়। ওম নমো।